الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা গত আলোচনায় বলেছিলাম যে মানুষের মন সবকিছুই পরিবর্তন করে। মনের মন যখন যেটা চাইবে সেটাই আল্লাহর কাছে ধর্তব্য হবে। মনের নিয়োগ যেমন হবে, সংকল্প যেমন হবে, সেই অনুযায়ী আমলের মর্যাদা হবে। যদি আপনি দুনিয়ার সব চান, আল্লাহ তাআলা দুনিয়ার সব দেবেন, আখিরাতের সব চান, আখিরাতের সব পাবেন। এই নিয়ে আলোচনা করছিলাম কিছু হাদিস, আরো কয়েকটা হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রব থেকে বর্ণনা করছেন। আর সেই নিজের রব থেকে বর্ণনা মানে কি? হাদিসে কুদসি, হাদিসে কুদসি। কি হাদিসে কুদসিটা? ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াসাইয়াত, আল্লাহ তাআলা নেকি লিখেছেন এবং বদিও লিখেছেন, পাপ পুণ্য উভয়ই লিখেছেন। তারপর বর্ণনা দিয়েছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোন নেকি করার ইচ্ছা করে অতঃপর করতে না পারে, অতঃপর তা করতে না পারে, কাতাবা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তাআলা তার জন্য পুরো একটা নেকি লিখে দেন, পুরো একটা নেকি লিখে দেন। আর ওয়াইন হাম্মা বিহা ফামিলাহা, আর নেকি করার, ভালো কাজ করার ইচ্ছা করার পর যদি সে কাজটা করে ফেলে তাহলে তার জন্য আল্লাহ তাআলা দশটা নেকি লিখেন, আর সেই দশটা নেকি সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। একটা সওয়াব করার জন্য, একটা সওয়াব করলে দশটা নেকি হবে, আর সেই দশটাকে কত গুণ বেশি করতে পারেন? সাতশো গুণ পর্যন্ত, ইলা আদাফিন কাসিরা, তার থেকেও বেশি হতে পারে। ওয়াইন হাম্মা বিসাইয়া, পক্ষান্তরে যদি কেউ পাপ কাজ করার নিয়ত করে, আলামিয়া আমার হা, কিন্তু যদি সে আল্লাহর ওয়াস্তে না করে, তাহলে আল্লাহর ওয়াস্তে না করলে তার একটা নেকি লেখা হয় বা একটা সওয়াব লেখা হয়। ওয়াইন হামা বিহা ফামিলাহা কাতাবাহুল্লাহু সাইয়াত, আর যদি ইচ্ছা করার পর সে আমল করে, পাপ কাজটা করে ফেলে, তাহলে কটা গুণা লেখা হয়? একটা। এটা আমাদের প্রতি আল্লাহ বড় রহমত। নেকি করলে সে একটা নেকি দশ, দশ থেকে সাতশো কিংবা তার থেকেও বেশি বাড়িয়ে দেওয়া হয়। মানে আমিলা মানজা আবিল হাসানাতি ফালাহু খাইরুম মিনহা, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, ঠিক আছে। আর এমনিতে আপনারা দান জানেন যে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন ফি সুম্বুলা, ফি সুম্বুলা। হ্যাঁ, আর সেই সুম্বুলা কি? সুম্বুলাতে কটা থাকে? মিয়াতু হাব্বা, আল্লাহ ইউযাইফু লিমান ইয়াশা, তার উপর আল্লাহ যার জন্য ইচ্ছা আরো বর্ধিত করে থাকেন। এটা হচ্ছে আল্লাহর রহমত। মানুষের মন কত বড় প্রভাবশীল, মানুষের হৃদয় কত বড় প্রভাবশীল তা আমাদের জানা আছে, আমাদের শোনা আছে। আমাদের শোনা আছে যে যে ব্যক্তি কোন কাজ করবে সেই কাজের উপর নিয়ত বড় প্রভাবশীল। ওই যে তিন ব্যক্তির কথা, যে তিন ব্যক্তি পাহাড়ে গুহাবন্দী হয়ে গেছিল, সবাই জানেন, প্রসিদ্ধ হাদিস, প্রায় শোনা যায়, তাই না? বলেছিল যে আমাদেরকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না, নিজে নিজের আমলের ওসিলা দিয়ে দোয়া করো। এই জন্য বৈধ একটা ওসিলা হলো আমলের ওসিলা দিয়ে দোয়া করা। তো এক ব্যক্তি বলল যে আমার ওই যে মা বাপ ছিল, মা বাপকে না খাইয়ে কাউকে খাইতে দিতাম না, এই যে লম্বা হাদিস আপনারা শুনেছেন। সুতরাং একদিন আমি বহু দূরে চলে যাই পাতা আনতে, ঘাস পাতা খুঁজতে দেরি হয়ে যায়, ফিরে এসে দেখি যে আমার মা বাপ ঘুমিয়ে গেছে। আর আমি আমি তাদেরকে জাগাতে অপছন্দ করলাম, আর তাদের আগে কাউকে আমার স্ত্রী কিংবা ছেলে মেয়েকে খেতে দিতেও চাইলাম না, দিলাম না। সুতরাং আমার ছেলে মেয়েরা আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল খাবার জন্য, খেতে ফজর হয়ে গেল। তারপর মা বাপ যখন চেতন হল তখন দেখে আমি তাদের সিথানে সেই দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি, তারা খেলো, তারপর বাকি সবাই খেলো। আল্লাহ গো, এই কাজ যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, কেবল তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি, তাহলে আমরা যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে উদ্ধার করো। যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে উদ্ধার করো। সুতরাং পাথরটা সরে গেছিল খানিকটা, তাই না? দ্বিতীয় জন কি বললো যে আমার এক চাচাতো বোন ছিল, তাকে আমি চাইতাম, সে কিন্তু রাজি হতো না। অতঃপর সে যখন অভাবগ্রস্ত হলো, সে আমার কাছে টাকা নিতে এলো, আমি তাকে টাকা দিলাম এই শর্তে যে সে আমাকে দেহ সমর্পণ করবে। অতঃপর দেহ সমর্পণ করার সময়ে সে আমাকে আল্লাহর ভয় দেখালো, আল্লাহর ভয় দেখালো, আর বলল যে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং সতিচ্ছদ নষ্ট করো না, তা আমি কুমারী, আমার কুমারিত্ব কৌমার্য নষ্ট করো না। আমি আমি তাকে মনে প্রাণে চাইতাম, কিন্তু তোমার নাম যখন উল্লেখ হলো সঙ্গে সঙ্গে আমি উঠে চলে গেলাম, আর যে টাকা আমি তাকে দিয়েছিলাম, যে দিনার আমি তাকে দিয়েছিলাম, আর গ্রহণ করিনি। আল্লাহ, যদি এই কাজ কেবল তোমার উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো যে বিপদে আমি পড়েছি। আর তৃতীয় ব্যক্তি কি বলেছিল? তৃতীয় ব্যক্তি যে কাজের লোক রেখেছিল, এক লোক তার পারিশ্রমিক ছেড়ে দিয়ে চলে গেছিল। আমরা অনেক লোক আছি যে পারিশ্রমিক ছেড়ে দিয়ে চলে গেলে বড় মজা হয়, ওই যে বলছিলাম না যে বাসে ভাড়া যদি কন্ট্রাক্টর না চায় তো বড় মজা হয়, বগল বাজায় যে আজকে বাসে ভাড়া লাগেনি, তাই না? কিংবা কোন জায়গাতে পয়সা কেউ চাইলো না, ভুলে চাইলো না, তো খুব মজা হয়। তো কেউ যদি আমার কাজ ছেড়ে চলে যায়, টাকা না নিয়ে যায়, তো তার বড় মজা হয়। কিন্তু এই লোকের না, টাকা আমানতের সঙ্গে রেখে দিয়েছে, পারিশ্রমিক যেটা আছে মনে করুন 50 টাকা, এই 50 টাকা সে রেখে দিয়েছে। আমাদের মতো লোক হলে যদি ফিরে আসে তো দিয়ে দেবো, যখন ফিরে আসবে তখন 50 টাকা তাকে দিয়ে দিই। অথচ 5-7 বছর পরে 50 টাকা দাম 5 টাকা হয়ে গেছে, না না, 50 টাকা দাম 5 টাকা হয়ে যায়। 50 টাকায় এখন যে জিনিসটা পাওয়া যাবে, 5-10 বছর পর সেই জিনিসটা পাওয়া যাবে না। এই লোক করলো কি, সেই টাকাটা এমনি রেখে দিল না, বরং বরং তার সাথে ব্যবসায় লাগিয়ে দিল, টাকাটা ব্যবসায় লাগিয়ে দিল। ব্যবসায় লাগিয়ে দিয়ে সেটা বাড়তে থাকলো, বাড়তে থাকলো, বাড়তে থাকলো। তারপরে এক সময় যখন সেই লোক চাইতে এলো নিজের টাকা বা নিজের পারিশ্রমিক চাইতে এলো, তখন সেই লোক সেই মালিক বলল, দেখো তোমার এই যত কি আছে, যত উট আছে, যত গরু আছে, যত ছাগল আছে, যত গোলাম বা দাস আছে, সব তোমার, মানে কত বড় বেড়েছে চিন্তা করো, কতদিন পরে। তখন সেই লোকটা বলছে, আব্দাল্লাহ তাস্তাহজি, আল্লাহর বান্দা তুমি আমার সঙ্গে ঠাট্টা করো না, আমি আমার পারিশ্রমিকটা ছেড়ে গেছিলাম, কয়েকশো দিরহাম বা দিরহাম যাই হোক সেটা আমি চাচ্ছি, আমি এসব কি করব, এসব তো আমার নয়। সে লোকও ভালো লোক, তাই না? সে লোকও ভালো লোক। তো তখন আমি বললাম, লা আস্তাহজি বিক, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না। ফা আখাযাহু কুল্লাহ, ফাস্তাকাহু ফলম ইয়াতরুকু মুশাইয়া, তখন সে সব নিয়ে চলে গেল, একটাও রেখে গেল না। আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে সেই সেই সমস্ত মাল তাকে দিয়েছি, বাড়িয়ে চাড়িয়ে বৃদ্ধি করে ঋদ্ধি বৃদ্ধি করে আমি তাকে দান করেছি। যদি আল্লাহুম্মা ইন কুনতা ফাআলতু যা ইন কুনতু ফাআলতু যালিকা তিগা ওয়াজহিক ফাফরুজ আন্না মা নাহনু ফীহি ফানফারাজাতিস সাখরাতু ফখরাজু ইয়ামশু। আল্লাহ যদি তোমার সন্তুষ্ট হতে তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। এবারে পাথরটা এতটা সরে গেল যে তিনজনেই বের হতে পারলো এবং তারা সেখান থেকে বিপদ মুক্ত হয়ে বাড়ি ফিরল। দ্বিতীয় শর্তটা আমার বলে নাই, এখানে শুনতে শুনতেছি শুনে নেই। দ্বিতীয় লোকটা বললো যে হ্যাঁ আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, চাচাতো বোনকে আমি মনে প্রাণে চাইতাম কিন্তু সে কোনো মতেই রাজি হতো না, কারণ হারাম হারাম ব্যভিচারের কাজে রাজি হতো না। কিন্তু যেমন পুরুষ মহিলাকে পছন্দ করে ভালোবাসে যেভাবে চায়, আমি তার প্রতি সেরকম আকৃষ্ট ছিলাম এবং তাকে আমি চাইতাম। আমি তাকে বারবার তার দেহ চাই কিন্তু সে আমাকে দিতে বিরত হয়। হাত্তা আলাম্মাত বিহাসানা, এক পর্যায়ে এসে দুর্ভিক্ষ দেখা দিল। ফাজাআতনি ফাআতাইতুহা 20 দিনার, 120 দিনার তাকে দিলাম। আমার কাছে এলো, তার অভাব পড়েছে চাইতে এলো, আমি তাকে 120 দিনার দিলাম এই শর্তে, আলা আন তাখাল্লি আও তুখাল্লি বাইনি ওয়া বাইন নাফসিহা, সে যেন তার দেহ সমর্পণ করে আমাকে। ফাফালা, রাজি হয়ে গেল। হাত্তা ইযা তাদাল্লু আলাইহা, যখন আমি তার কাছাকাছি হয়ে, যেমন স্বামী তার স্ত্রীর কাছে যায় কাছাকাছি হয়ে, এত নিকটবর্তী হলাম ব্যভিচারের কাছাকাছি হলাম, তখন সে আমাকে বলল ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতিম খাতাম, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খাতাম, তুমি আল্লাহকে ভয় করো আর আমার কৌমার্য আমার কুমারিত্ব নষ্ট করো না, আমি কুমারী মেয়ে আমার সতীত্ব নষ্ট করো না। সবচেয়ে প্রিয়তম হওয়া সত্ত্বেও আমি তার কাছ থেকে উঠে গেলাম, সেই অবস্থাতেও আমি উঠে গেলাম। আল্লাহ শুধু তোমার নাম শুনে ইত্তাকিল্লাহ, যদি আমি এটা তোমার উদ্দেশ্যে করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। বোঝা গেল কি যে মানুষের মনে অন্তরে নিয়তে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা সেটা বদলা দেন এবং এমন ভাবে বদলা দেন যে দুনিয়াতে আখিরাতে সে লাভবান হয়। এই লোকগুলো দুনিয়াতে লাভবান হল না, বিপদ থেকে মুক্তি পেল, আর আখিরাতে তো লাভবান হবে, কারণ নেক কাজের স্বভাব আখিরাতেই পাওয়া যায়, দুনিয়াতেও কোনো কোনো সময় পাওয়া যায়। কোনো জরুরি নয় যে মোমেন ভালো কাজ করবে তার স্বভাব দুনিয়াতে পাবে, তাহলে তো কোনো মোমেন বিপদগ্রস্ত হতো না, তাই না? মোমেনকে বিপদগ্রস্ত করা হয় তাকে খাঁটি করে নেওয়ার জন্য, সোনাকে আগুনে পোড়ানো হয় কি জন্য? খাঁটি করে বের করে নেওয়ার জন্য, এই জন্য মোমেনকে বিপদগ্রস্ত করা হয়। কিন্তু মোমেনের যে নেক কাজ, সেই নেক কাজের স্বভাব আসল কোথায় পাবে? কাল আখেরাতে কেয়ামতে পাবে। কিন্তু মনকে সজাগ রাখতে হবে, মন যদি আপনার মানে নিয়ত ঠিক না থাকে, মন ঠিক না থাকে, তাহলে পরে আপনার কাজ বৃথা। আপনাকে বলা হলো জাইনাল ভাই এই যে চেয়ার গুলো আছে একটু দয়া করে নিচের তলায় নামিয়ে দেন, ঠিক আছে নিচের তলায় নামিয়ে দেন, প্রত্যেক চেয়ারের পিছনে 5 রিয়াল করে দেওয়া হবে। বলুন তো কে কটা চেয়ার নামাবেন? সবাই চাইবে যে আমি বেশি চেয়ার নামাবো, কারণ নগদ যাবো হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক, দূর আওয়াজের লাভ কি শুনে, মাঝখানে যে বেজাই ফাঁক। আল্লাহ কারিম, কখন কবর, কি হবে আখেরাতে, কি হবে এখন, এখন যা হয় তাই দাও হাত পেতে। দেখেন অনেক সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার উদাহরণ দিতেন আখেরাতের কাজের জন্য। বলো তোমাদের মধ্যে কে চাও যে বাথানে গিয়ে প্রত্যেক দিন একটা করে গাভী মুটি নিয়ে আসবে? আমার কে চায় না, আল্লাহ রসুল সবাই চায়। তোমাদের কারো এই মসজিদে এসে একটা আয়াত মুখস্থ করা, একটা আয়াত শিক্ষা করা, ওই একটা গাভী নুটনি অপেক্ষাও উত্তম। এবার আসবে কেউ, আসবে দুনিয়া আর আখেরাত। দুনিয়া হলো কি, যে যাও গাভী নুটনি নিয়ে এসো, পড়ে আছে ধরে নিয়ে চলে এসো, সবাই যাবে। কিন্তু যখনই বলা হবে একটা আয়াত শিক্ষা করো, এটা গাভী নুটনি থেকে উত্তম, তখন দেখবেন লোক নেই। এটা হলো কি, ধারের খাতা শূন্য থাক, এখন যদি বলা হয় পাঁচটা করে রেয়াল রিয়াল দেওয়া হবে, তখন সবাই প্রতিযোগিতা শুরু করবো যে আমি দুটো দিলে কিছু লোক আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেই দাও, দুনিয়াতেই দাও, বাস দোয়াটা বলে, কিন্তু কতটুকু বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, নামাজ পড়ে দুনিয়া চায়, যখনই হাত তুলে মোনাজাত করে দুনিয়া চায়, রোগবালা থেকে মুক্তি চায়, ধন সম্পদ চায়, সুখ সমৃদ্ধি চায়, কিন্তু কবরের আজাব থেকে পানাহ চায় না, জান্নাত জান্নাত চায় না, জাহান্নাম থেকে পানাহ চায় না, আখেরাত কামনা করে না, খালি দুনিয়া, দুনিয়াতে সুখ দাও, দুনিয়াতে সুখ দাও, দুনিয়া দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখেরাতে কোন অংশ নেই। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কিন্তু কিছু মানুষ অবশ্যই আছে যারা বলে দুনিয়াতে মঙ্গল দাও, আখেরাতেও মঙ্গল দাও, দুনিয়াতে মঙ্গল দাও আর আখেরাতেও মঙ্গল দাও, আর জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই লোক হচ্ছে কামেল লোক, যে দুনিয়া চায় এবং সেই সঙ্গে আখেরাতে চায়, আখেরাতও চায়। এমনিতে লোক তিন প্রকার আছে, এক প্রকার লোক আছে কেবল আখেরাত চায়, দুনিয়া চায় না, একদম বৈরাগী। আমরা বৈরাগী, আমাদের কি ইসলাম আমাদেরকে বৈরাগ্য শেখায়? না, বলে না যে ঘর সংসার ছেড়ে দিয়ে ওই যে বৌদ্ধের মতো গাছতলায় গিয়ে ভগবানের ধ্যান করো, সন্তান স্ত্রী সন্তান ধন সম্পদ ছিল, এরকম কি ইসলামে আছে নাকি? ইসলামে বৈরাগ্যবাদের স্থান নেই, ইসলামে বৈরাগ্যবাদের স্থান নেই। ইসলাম হলো সমস্ত বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। সুতরাং আমরা যে কাজগুলো করব, কার জন্য করব, কেবল আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করব। যে কাজই করি না কেন, যদি মনটাকে ঠিক রাখি, মনের কুটিটাকে ঠিক রাখি, তাহলে আমাদের সমস্ত ওই যে হুজুররা ওয়াজ করে শুনেছেন, যে আল্লাহ তাআলা বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিভাবে তুমি মাহইয়া ওয়া মামাতি, জীবন মরণ আল্লাহর জন্য কি করে হতে পারে? তোমার জীবনটা কিভাবে আল্লাহর হতে পারে, কি করে আল্লাহর হবে? তুমি যদি স্ত্রীর সঙ্গে মিলন করো সেটাও আল্লাহর জন্য হবে, তুমি যদি নিজে খাও পেট পূরণ করে দাও সেটাও কি আল্লাহর জন্য হবে, তুমি লাঙল দিয়ে হাল চালাও চাষ করো সেটাও কি আল্লাহর জন্য হবে, তুমি যখন ব্যবসা বাণিজ্য করো সেটাও কি আল্লাহর জন্য হবে? কিভাবে হবে, কিভাবে হবে, সেটাকে পাল্টে নিতে হবে, তাই না? পাল্টে নিতে হবে কিভাবে হুজুর? মহিলা মাছ কাটে, শাক কাটে, শাক মাছ কুটে, শাক কাটে, বাটনা বাটে বাড়িতে বসে, তাই না? এটা কি আল্লাহর ইবাদত করা সম্ভব? সম্ভব না। কিভাবে সম্ভব? কিসের নিয়ত রাখতে হবে? সওয়াবের নিয়ত। কি রকম সওয়াবের নিয়ত? এখানে মাছ মশলা বাড়ছে, কিসের সওয়াবের নিয়ত হলো? মাছ রান্না করছে, ভাত রান্না করছে, আহা ভাত রান্না করছে। দেখেন স্বামী যখন খরচ করে, স্বামী যখন খরচ করে স্ত্রীর জন্য, তখন তাকে সব পায় না? পায় না, কিন্তু নিয়ত রাখতে হবে। আর স্ত্রী যখন রান্না করে স্বামীর জন্য, সন্তানের জন্য, উদ্দেশ্যটা কি? যে এই আহার আমার সন্তান, আমার স্বামী ভক্ষণ করবে, আর তারা সেই ভক্ষণ করে আল্লাহর ইবাদত করবে, তাই না? প্রশংসা হয় না সময় মা আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, স্ত্রী স্বামীও প্রশংসা করে, বা আজকে তুমি চমৎকার রান্না করেছো, এই যে প্রশংসাটা হয়। প্রশংসাটা যখন হয় তখন মহিলার উচিত কি? মনে মনে গর্ব না হয়ে, গর্বিত না হয়ে কি করা? আল্লাহ এই যে পাল্টে নেওয়া, তাহলে তার ওই মশলা বাটা আর ভাত রান্না তরকারি রান্না সবই ইবাদত হয়ে যাবে। উদ্দেশ্যটা কি হবে? আল্লাহ সন্তুষ্টি লাভ, আল্লাহ সন্তুষ্টি লাভ। বালাদিয়ার লোকেরা বালাদিয়ার কাজ করে, তাই না? সব থেকে কষ্ট কাজ যা মনে করি আমি, শীতে গ্রীষ্মে কত কষ্টের কাজ, অথচ তারা এমন কাজ করে যা ইমানের সর্ব ছোট শাখা, তাই না? ছোট শাখা, ইমানের শাখা তো বলে কি ইমাতাতুল্লাজা আনিত্তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, বালাদিয়ার লোকে করে, তাই না? কিন্তু কেন করে? টাকার জন্য করে। সব পাবে, ইমান হবে না? বালাদিয়ার লোক দেখল একটা জুস খেয়েছে, জুসটা খেয়ে রাস্তায় ফেলে দিয়েছে, মনে মনে গাল ধরে কোন শালা খেয়েছে, এখানে ডিব্বাতে ফেলতে পারে, ডিব্বার পাশে পড়ে আছে, গালাগালি দিয়ে দিল, তাই না? হবে সব হলো না? কিন্তু যদি সে মনে মনে রাখে যে আমি এই জিনিসটা সরিয়ে দিচ্ছি, কত আল্লাহর বান্দা যাওয়া আসা করে রাস্তাটা পরিষ্কার করছে, আমি বেতন নিচ্ছি ঠিকই, বেতন নিচ্ছে ঠিকই, কিন্তু আমি কি করছি? আল্লাহর বান্দার উপকার করছি, আর মনে মনে রাখছি এটা যে ইমানের ছোট একটা অংশ, ইবাদতে পরিণত হয়ে যাবে। এই কাজ যারা কাগজ কোড়ায় বা ওই যে পাথর কোড়ায় বা যাই কোড়ায়, এটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এমনিতে মানসিক ভাবে তারা মানুষকে দেখে, তাদের ওই ড্রেস পরে দেখেছি রাস্তায় যারা করে কাজ, তাদেরকে নিজেদেরকে খারাপ দেখে, তাই না? খারাপ লাগলেও যদি তার নিয়ত আল্লাহর কাছে থাকে যে আমি একটা সওয়াবের কাজ করছি, তো সওয়াব পাবে যদি নিয়ত রাখে, আর নিয়ত না রাখলে পাবে না, বেতনটাই পাবে, দুনিয়ায় পাবে, ওই যে দুনিয়া সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যেমন কারুনের সম্প্রদায় কারুনকে নসিহত করে কি বলেছিল? ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ, দুনিয়া ছাড়তে বলছি না, দুনিয়া ভুলে যেতে বলছি না, দুনিয়া গ্রহণ করো, দুনিয়া করো, দুনিয়া দুনিয়া দুনিয়া লাভ করো। কিন্তু অনেকে বলেছেন, অনেক ওলামা বলেছেন যে তুমি দুনিয়ার জন্য কাজ করো, যেন তুমি কিভাবে কাজ করো, যেন তুমি দুনিয়াতে চিরদিন থাকবে, আর আখিরাতের জন্য কাজ করো, তখন যেন কালকেই মরবে। হলো তাহলে দুনিয়া চাই, আখিরাত চাই? কারণ এই সম্প্রদায় বললো তুমি দুনিয়া ভুলে যেও না, তবে দুনিয়া যে আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, এই দুনিয়ার মাধ্যমে আখেরাত কামনা করো। আর দুনিয়া মাজরাতুল আখেরাত, দুনিয়া হচ্ছে আখেরাতের মাজরা। মাজরা মানে কি? ফসল ক্ষেত, শস্য ক্ষেত। এখানে যদি লাগাও তাহলে কাটবে কোথায়? আখেরাতে। দুনিয়াতে ফসল ফলালে এই ফসল পাবে কোথায়? আখেরাতে। আমাদের সামনে দুনিয়া এবং আখেরাত রয়েছে। যারা ইলেম তলব করে, যারা ইলেম তলব করে, ইলেম তলব করার পিছনে, আর ইলেম বলতে কি ইলেম? দিনই ইলেম, অন্য ইলেমের কথা না। ইলেম তলব করার সময়ে, ইলেম তলব করার পিছনে যদি দুনিয়া লাভের উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধ পাবে, জানতে যাবে না, সে জানতে যাবে না। সুতরাং শুধু নিয়ত পরিষ্কার করতে হবে, নিয়তকে পরিষ্কার করে নিলে, নিয়তটাকে সঠিক করে নিলে, নিয়তটাকে ঠিক করে নিলে, দেখবেন যে আপনার দুনিয়ার কাজও কি হয়ে গেছে, আখেরাতের কাজ হয়ে গেছে, পুরো কাজ হয়ে গেছে, প্রত্যেক কাজ আপনার ইবাদত হয়ে যাবে। আপনার মরণ, আপনার জীবন, পুরো জীবনই কি কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিম। আল্লাহ তাআলার জন্য আমাদের জীবন, আল্লাহ তাআলার জন্য আমাদের মরণ। সুতরাং প্রত্যেক কাজের পিছনে দুনিয়ার কাজও করলে সেখানে যেন আপনার আখেরাত থাকে সেই রকম কিছু একটা জিনিস দেখে নিতে হবে। এমনকি আখেরাতের কাজ করলেও আখেরাতের কাজ যেন দুনিয়ার কাজ। দেখুন দুনিয়ার কাজ যখন করবেন তখন দুনিয়ার নিয়ত রাখে সমস্যা আছে, সমস্যা নেই, কারণ দুনিয়ার কাজ দুনিয়ার জন্য করছেন। কিন্তু আখেরাতের নিয়ত করলে তাতেও আপনি আখেরাত পেতে পারেন। কিন্তু কোন আখেরাতের কাজ যখন করছেন তখন আখেরাতের কাজ কিসের জন্য করতে হবে? আখেরাতের জন্য। কিন্তু যদি এটার উল্টো হয়, আখেরাতের কাজ যদি দুনিয়ার জন্য করেন তাহলে কি হবে? এটাই হবে বিশাল সমস্যা, বিরাট সমস্যা। এমন সমস্যা হবে যে বলার নেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই দুনিয়াতে যখনই আপনি কাজ করবেন, কাজ করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আপনারা শুনেছেন, আপনারা হাদিস শুনেছেন যে কেয়ামতের সর্বপ্রথম কাকে জাহান্নামে দেওয়া হবে? আলেম সম্প্রদায়, হ্যাঁ, আলেম তিন ব্যক্তিকে, কে কে? আলেম, শহীদ আর গান্ধী, তিন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। এবং আলেমকারী, আলেমকারী কি ছিল? তাকে সামনে আনা হবে, বান্দা তুমি কি করেছিলে? আল্লাহ আমি কোরআন পড়েছিলাম তোমার সন্তুষ্টির জন্য, এবং আমি তোমার সন্তুষ্টির জন্য সেই কোরআন দুনিয়াতে পড়েছি। আল্লাহ তাআলা কি বলবেন? কাজাবতা, মিথ্যা বলে তুমি, তুমি বরং এই জন্য কোরআন পড়েছিলে, শিখেছিলে, যাতে তোমাকে লোকে কারি সাহেব বলে। কারি সাহেব বলে তোমার লেজ মোটা হতো, যেমন আমাদের অনেক হাজি সাহেবের লেজ মোটা হয়, তাই না? মক্কা গে ধাক্কা গে হাজি হয়ে আসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, আহা। এই জন্যই যারা হজ করতে যায় তখন গোটা গ্রামের লোককে, মোরবকে, মাতব্বরকে, আমি জানলাম হজ করতে, হজ করে এলাম, আর নিজের একটা মনের কি আর থাকে? সুনাম নেওয়ার উদ্দেশ্য থাকে, তাই না? তো কারি সাহেব নাম নেওয়ার ইচ্ছা ছিল, দুনিয়াতে পেয়ে গেছে, যাও যাও হয়ে গেছে, এই ফেরেশতারা একে জাহান্নামে নিক্ষেপ কর সবের আগে। আর কে? শহীদ, শহীদ, শহীদের অভাব নেই দুনিয়াতে, আমরা যাকে তাকে শহীদ। আমাকে মারছে তা আমার বিরোধী পার্টিরা, আমার আমার নিজের পার্টিরা, নিজের পার্টির লোক আমাকে শহীদ ভাবছে, তাই না? আর আমি যখন ওই পার্টির লোককে মারছি তখন ওই পার্টির লোকরা ওকে শহীদ ভাবছে, বুঝতে পারছেন? শহীদ সব নিজে নিজে শহীদ হয়ে বসে আছে। এই দুনিয়াতে কি করেছিলে? শোয়েব বা শহীদ বলবে, আল্লাহ গো তোমার পথে যুদ্ধ করেছিলাম, তোমার পথে নিহত হয়ে গেছি। আল্লাহ বলবেন, বান্দা কাজাবতা, তুই মিথ্যা বললি, বরং তুই এই জন্য যুদ্ধ করেছিলি যে লোকে তোকে বীর বলবে। হ্যাঁ, বীর বলবে, মাশাআল্লাহ, খালাস, দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে, দুনিয়াতে লোকে তোমাকে বীর বলেছে, এখন তোমার পাওয়ার কিছু নেই, পাওনা কিছু নাই, যাও। বুঝি মামা লাভ ফিল আখেরাতে মিন খালাক, কোন অংশ নেই, তাকে জাহান্নামে ফেলা হবে। তৃতীয় কে? দানবীর, দানবীর বাবা, বিশাল দানি, বিশাল দানি আজকাল চলছে কোন জায়গাতে, তাদের কি বলে সাহিত্য সভা চলছে, সেখানে বড় বড় ওই আমেরিকা থেকে বড় বড় পয়সালরা এসেছে, স্কুল করেছে, কেউ ঠিক করেছে, কেউ কি করেছে, সে সমস্ত উল্লেখ হচ্ছে, বিশাল বিশাল দান করেছে মুসলমানদের মধ্যে। তো কাফেরদের কথা, মুসলমানদের মধ্যে যদি কেউ দান করে, এই দানবীরকে সামনে নেবে, কিন্তু তুমি কি কাজ করেছ? তখন বলবে, আল্লাহ গো তোমার যে কোনো পথে সন্তুষ্টি ছিল আমি সেই পথে দান করেছি, কোনো পথ ছাড়িনি, সব পথে আমি দান করেছি। আল্লাহ বলবেন, বান্দা তুমি মিথ্যা বললে, ঝুট বললে, তুমি বরং দান করেছ এই জন্য যে লোকে তোমাকে দানবীর বলবে, বদান্য বলবে, দানশীল বলবে, দাতা বলবে, আর এই নাম শুনে তোমার বড় খুশ, হ্যাঁ, মন খুশ হবে। তুমি যা চেয়েছিলে দুনিয়াতে পেয়ে গেছো, আর আখেরাতে তোমার পাওনা বলতে কিছু নেই, ফেরেশতাদেরকে আদেশ করে তাকে জাহান্নামে দেওয়া হবে। সবে প্রথম এই তিন ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। কেন হুজুর? এই জন্য যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করা উচিত ছিল সেই কাজ নাম নেওয়ার জন্য করেছেন। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি এমন কোন কাজ করবে যে কাজে আমার সাথে অন্য কাউকে শরিক করবে আমি তাকে তার শিরিক সহ বর্জন করব। তার শিরিক হয়ে গেল, তাই না? আল্লাহর ওয়াস্তে কোন কাজ করা ইবাদত, কিন্তু ওই কাজটা মানুষের ওয়াস্তে করা শিরিক, তাই না? নামাজ কার জন্য পড়বেন? আল্লাহর জন্য। আপনি যদি শ্বশুর বাড়ির জন্য পড়েন তো কি হয়ে যাবে? শিরিক হয়ে। দাড়ি রাখা কি ওয়াজিব, যদি রাখেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে তাতে সওয়াব পাবেন, আর যদি মানুষকে দেখানোর জন্য রাখেন, শ্বশুর বাড়িকে দেখানোর জন্য যে আমরা সব দাড়িওয়ালা জামাই দাড়ি নেই, হ্যাঁ, তার জন্য রাখেন, কিংবা এমন জায়গায় চাকরি করেন যে সেখানে সব মোতাবা লোক, এখন আপনি যদি মোতাবা না হন তাহলে তো মুশকিল, আপনি দাড়ি রেখে দিয়েছেন কি জন্য? এই জন্য সৌদি, অনেক সৌদি বলে হ্যাঁ সি বাংলাদেশ কি বললা, হ্যাঁ বাস সৌদি আরবে এসেছো দাড়ি রেখেছো বাংলাদেশে গিয়ে কেটে দেবে, তাই না? অনেকে করে তাই, অনেক মিস্ত্রি আছে দেখেছেন এখানে লম্বা দাঁড়িয়ে, তারপর যখন যায় দেশে কেটে ফেলে, কার জন্য তারা দাড়ি? ওই যে হাতি কা দাঁত দেখানে কা আর খানে কা দেখানোর জন্য। সব হবে এতে? সব হবে না। কোন কাজ যদি আল্লাহর ওয়াস্তে যে কাজ করা হয় অন্যের অন্যের জন্য করা হয় তাহলে সেটা কি হয়? শিরিক হয়। তেমনি যে কোনো কাজ আল্লাহর ওয়াস্তে ছাড়লে, যে কোনো খারাপ কাজ আল্লাহর ওয়াস্তে ছাড়লে সব হয়, কিন্তু মানুষের ওয়াস্তে ছাড়লে কি হয়? শিরিক হয়, তাই না? আল্লাহ নবী বললেন দাড়ি বাড়াও, দাড়ি রাখো। প্রিয়তমা, এই প্রিয়তমা বলছেন যে বাবা কি বলে, তুমি এখন দাড়ি রেখো না, বাবা তো বলবে না, তুমি এখন দাড়ি রেখো না, এখন তোমাকে বুড়ো লাগছে, দাড়ি রাখলে কি লাগছে? বুড়ো লাগছে। আর নবী বলছেন দাড়ি বাড়াও, কোন বয়সে বলেছেন নাকি যে বুড়ো হলে রাখো দাড়ি? না, দাড়ি হলেই দাড়ি রাখো, তাই না? এখন নবীর কথা মানবেন না বিবির কথা মানবেন? নবীর কথা মানবেন। বহু মানুষ আছে যারা বিবির কথা মানে, তাহলে বিবির মহাব্বত কে নবীর মহাব্বতের উপরে প্রাধান্য দেয়, তাহলে সে মোমেন থাকবে কি করে? মোমেন থাকলো যদি তার কাছে নবীর থেকে বিবি বেশি প্রিয়তম হলো, প্রিয়তমা হলো, তাহলে কোথায় ঈমান থাকলো যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমাকে সবার চেয়ে বেশি ভালোবেসেছ। বুঝতে পারলেন? তাহলে যদি আপনি আপনার ঘরের মালিকের কথা ছেড়ে দিয়ে শুনে মালিকের কথা ধরে আপনি দাড়ি না রাখেন শিরিক হবে না? একটা ইবাদত, একটা ইবাদত কে মানুষের ভয়ে ছেড়ে দিচ্ছেন শিরিক হবে না? শিরিক হবে। এই জন্য প্রত্যেক সময় খেয়াল রাখতে হবে। ছোট শিরিক, শিখ শিরিক বলতে এখানে আমি বলছি না যে যেমন মূর্তি পূজা যেমন কবর পূজা, না, শিরিক বলতে ছোট শিরিক, রিয়া হচ্ছে ছোট শিরিক। আল্লাহ সুসাল সালাম বলছেন আখওয়াফু মা আখাফু আলাইকুম আশিরকুল খাফি বা শিরকুল আসগার, মানে আমি তোমাদের উপর যেটা ভয় করছি সব থেকে বেশি ভয় হয় ছোট শিরিক। ছোট শিরিক কেমন? যে আল্লাহর জন্য যে কাজ করা হয় সে কাজ কার্যনগর হবে মানুষের জন্য, কিংবা আংশিক আংশিক কিংবা পূর্ণ। আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, ঠিক আছে, নামাজ পড়ছেন, রুমের ভিতরে একাই নামাজ পড়ছে, নামাজ পড়ছে, দুরাকাত হল, দুরাকাত হওয়ার পর পেছন থেকে যেমনি আমি ক্ষমা গলা শুনতে পেয়েছেন, তখন আপনার নামাজটা আগে দুরাকাত যেমন হলো সেরকম কি পরের দুরাকাতটাও হবে? বন্ধু জানান ভাই বলুন, আমি হুজুর মানুষ, আমার কাছে আসা যাওয়া করছেন, ঠিক আছে, আপনি রুমে একা নামাজ পড়ছিলেন, হঠাৎ করে আমি আপনার রুমে গেলাম, হঠাৎ করে আমার যাওয়ার কিন্তু কথা ছিল না, হঠাৎ করে গেলাম, বুঝতে পারলেন যে হুজুর এসেছেন, দুরাকাত পড়া হয়ে গেছে, যেভাবে আপনি দুরাকাত পড়েছেন ওইভাবে কি পরবর্তী দুরাকাত পড়বেন? কিরকম হবে? এবার যদি বলেন যে না হুজুর এসছেন তাড়াতাড়ি করে কি তাবেদারি করতে হবে, আলাদা কথা, তাড়াহুড়ো করে পড়ে নেবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে হুজুর বলেন ভালো করে নামাজ পড়তে, এখন আমি ঠকাঠক পড়ছি, তাড়াহুড়ো তো আপনি করছেনি, একা একা নামাজ পড়লে কে কত ভালো করে নামাজ পড়ে? হ্যাঁ, এখন হুজুরকে দেখে হুজুর বকবে তাহলে, ঠিক আছে, দেখবেন মহিলা মহিলা বাড়িতে আছে, ওখানে তার স্বামীর ভাইরা আছে, সবাই আছে, ঠিক আছে, মাথার কাপড় খোলা আছে, যখনই কোন দাড়িওয়ালা পুরুষ ঘরে ঢুকবে কি করবে তখন মহিলা? মাথায় কাপড় নেবে। কেন? ওইটা পুরুষ আর এটা পুরুষ না, না শুধু দাড়িওয়ালাই পুরুষ দুনিয়াতে, শুধু দাড়িওয়ালাই পুরুষ, হ্যাঁ, নাকি সে নারীর মতো, নারীর মতো বলবে ও তো পানওয়ালা রে, ও তো গোস্তওয়ালা রে, ও তো দুধওয়ালা রে, আর যখন গ্রামের মলি সাহেব পার হয়ে যাচ্ছে, ইমাম সাহেব পার হয়ে যাচ্ছে, তখন বলছে বেয়াদব বললি না, বেয়াদব লোক আসছে তা বললি না, তখন বেশি নাতি কি বলেছিল, দুনিয়ার মধ্যে কি মলিবিরাই বা দাঁড়িয়ে কি পুরুষ, আর কেউ পুরুষ না, পার্থক্য হয় না? হয় না, পার্থক্য হয়, মহিলা কাউকে দেখে মাথায় কাপড় নেয়, কাউকে দেখে নেয় না, অথচ সবাই পুরুষ, দুজন দেখা যাওয়া হারাম, একাই পার্থক্যটা কেন হয়? শুধু এই জন্য যে যে কাজ আপনি করছেন সেটা ওই মানুষের রোগ, মানুষের একটা সম্মান, আপনি হুজুরকে দেখে সম্মান করেন, মহিলারা যেমন সাধারণ লোককে দেখি শুনে, যখন হুজুর আছে তখন মাথায় কাপড় নেই, কেন? হুজুরকে একটু সম্মান দেয়, যেহেতু হুজুররা বলে পর্দা করো পর্দা করো, হ্যাঁ, এই জন্য হুজুরকে একটু দেখালাম, তাহলে কি হলো মাঝখান থেকে, মাঝখান থেকে আল্লাহর যে ইবাদতটা যেটা সবাইকে দেখে করা উচিত ছিল, মাথার কাপড়টা নেওয়া উচিত ছিল, মাথা টানা বা পর্দা করা উচিত ছিল, সেটা আপনি শুধু হুজুরকে দেখুন, তাহলে হুজুরকে আপনি এতে কি করলেন, শিরকে ঢুকিয়ে নিলেন, তাই না? একে বলে ছোট শিরিক, ছোট শিরিক, আর ছোট শিরিক জমে জমে জমে জমে সর্বনাশ করতে পারে, সর্বনাশ করতে পারে। এই জন্যই যে মান সাম্মা সাম্মা আল্লাহ, যে যে ব্যক্তি লোক শোনানির উদ্দেশ্যে কোন কাজ করবে আল্লাহ তালা কে আমাদের তাকে শুনিয়ে দেবেন, আর দুনিয়া তো শুনিয়ে দেবেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য কাজ করবে আল্লাহ তাকে তাকে লোক দেখানি, সে কেমতো তাকে ওইভাবে লজ্জিত হতে হবে। সুতরাং প্রত্যেক কাজের পিছনে আমাদের মনটাকে ঠিক করতে হবে, মানুষে যে যাই বলছে বলুক, মানুষের জন্য কোনো কাজ করব না। এখন যদি আমি শুনি যে মিলাদ পড়া বিদাত, ঠিক আছে, এখন আব্বা মারা গেল, তারপরে আমি দেশে গেলাম, তখন লোকে বলল, আপনার গ্রামে ইমাম সাহেব বলল, মাতবর বলল যে মিয়া সৌদিয়ার থেকে এসছে, বাবার নামে মিলাদ কর, আর অথচ আপনি জানেন যে মিলাদ করা বিদাত, আপনি করলেন, কার জন্য করলেন? গ্রামের লোকের চাপে করলেন, ঠিক আছে, মিলাদ নাহলে বিদাত হলো, দান খয়রাত করা তো বিদাত না, দান খয়রাত করলেন কার জন্য? কাল গ্রামের লোকের জন্য, ইমাম সাহেবের জন্য, বলছ মিয়া সৌদিয়ার থেকে কামি এসছে, বাবার নামে দান করো, মসজিদে দান করলেন, একটা কল করে দিলেন, দুটো পাহিন ফ্যান দিলেন, তাই না? কিন্তু করলেন কার জন্য? বাবার জন্য, বাবার জন্য করলেন, আল্লাহ করলেন, সব পাওয়ার জন্য করলেন, ওই ইমাম সাহেবের চাপে, মাতবরের চাপে আপনি করলেন, এতে সব আছে না? সব নেই, এতে সব পাবেন না, যেহেতু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যা করা হয় না তাতে কোন স্বভাব হয় না, কোন স্বভাব হয় না। এইভাবে প্রত্যেক কাজ এখানে সৌদি আরবে দেখেছেন আজান হলেই কি হয়, মোতাবারা সালাহ সালাহ করে না করে না? এখন রেল ভাইয়ের দোকান আছে, আনিস ভাইয়ের দোকান আছে, তাই না? এখন কিছু লোক আছে যারা দু ওয়াক্তের নামাজ পড়ে মার্কেটের, কেবল মাগরিব আর এশা। কেন বলুন তো? যেহেতু মাগরিব আর এশা দূরে রুম হওয়ার জন্য যেতে পারে না, এই জন্য মসজিদে যায়। আর কিছু কিছু লোক দোকানের ভিতরেই তালা বন্ধ করে থেকে যায়। আর কিছু কিছু লোক মোতাওয়ার ভয়ে যারা যায় দু ওয়াক্তের নামাজ মোতাওয়ার ভয়ে যায়। কার ভয়ে যায়? মোতাওয়ার ভয়ে যায়। তো যে নামাজটা পড়ে সে আল্লাহর জন্যই পড়ে, কিন্তু ভয়টা কার? মোতাওয়ার। তাহলে আল্লাহর ভয়ের সাথে মোতাওয়ার ভয়কে কি করা হলো, অংশী করা হলো না? মান আশরাক মান আমিল আমালান আশরাক ফিহি মা ইয়াগাইরি, আমার সঙ্গে অপরকে শরীক করবে আমি তার শিরিক সহ তাকে বর্জন করব, তার মানে তার আমলও গ্রহণযোগ্য নয় আর সেও গ্রহণযোগ্য নয়, সে তাকে জাহান্নামে যেতে হবে। যে কোনো কাজ, নামাজ আপনি যদি জামাতে নামাজ, আপনি নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না, ঠিক আছে? এবার জামাতে নামাজ কেন পড়লেন? কারো ভয়ে, কারো ভয়ে, কারো চাপে জামাতে নামাজ পড়লেন। তো আপনার নামাজ বাড়িতে হচ্ছিল ঠিকই, কিন্তু যখনই আপনি জামাতে নামাজ পড়তেন লোককে দেখাবার জন্য, তখন আপনার তার সেই জায়গাতে সব হওয়ার জায়গাতে কি হবে, আপনার শিরিক হয়ে যাবে প্রত্যেকটা কাজই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই শ্রেণীর ছোট শিরিক থেকে বাঁচতে পারি, কারণ এটা হচ্ছে কঠিন ভয়ানক। আমরা কাজ করবো অথচ কাজের কোনো দাম পাবো না, কাজ হবে অথচ কাজের কোনো দাম হবে না, এটা কিন্তু ঠিক না। চাষ করলাম, চাষ করার ফল দেখা গেল কি, যে ফসল কিছুই হলো না, কিংবা কারখানায় কাজ করলাম দেখলাম যে কারখানার কোন উৎপাদন বা লাভ হলো না, কিংবা ব্যবসা করলাম ব্যবসায় এক পয়সাও লাভ হলো, নোকসান হয়ে গেল উল্টে। তাহলে দুনিয়ার কাজ হলে আমরা সেটা মানতে পারি না, তাহলে আখিরাতের কাজের জন্য তা কেন মানব? আখিরাতের যে কোনো কাজ করব সেই কাজ কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করব, আর আখিরাতের কাজ করে যেন দুনিয়ার কোনো দুনিয়ার কিছু পাওয়ার আশা করব না। এই হবে আমাদের নীতি, এই হবে আমাদের নিয়ম। আর এই কাজ মনে রেখে আপনি যে কোনো জায়গাতে যেখানে আপনি যান, জলসা শুনতে যান, ঠিক আছে, আচ্ছা দেখেন লোকেরা জানাজা নামাজ পড়তে যায়, তাই না? লোকেরা জানাজা নামাজ পড়তে যায় দলে দলে, এমন কি মহিলারা পর্যন্ত যায়। মহিলারা কি জন্য যায়? মহিলারা যদি মহিলা মরে তো হয়তো বা দেখতে যায়, আর পুরুষ যদি মরে কি জন্য যায়? বলে হুজুর ওই বাড়ির মহিলাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যায়। ঠিক কি? ঠিক হয় তো ভালো কথা, আহলান ও সাহলান। আর যদি খাওয়ার উদ্দেশ্য হয় যে মা বড় লোকের মরা মরেছে মিয়া, হ্যাঁ মাছ ধরা হবে, দিঘির মাছ বিশাল বিশাল 5 কেজি 6 কেজি ওজন আর বেশি আছে, মাছের মাছ মাংস হবে সেখানে যাব আর খাওয়া দাওয়া হবে, আর একটু যদি ঝাল কম হয় কিংবা ঝাল বেশি হয়ে যায়, লবণ কম হয় লবণ বেশি হয়ে যায়, রাস্তায় ফেরার সময়ে তার বিচার হবে, তারা তার সব হবে। আর যে জানাজায় অংশ করার সব আপনারা জানেন কি, যদি কেউ কোন জানাজার নামাজ পড়ে তার এক ওহুদ পাহাড় সমান সব হবে, আর যদি দাফন করা পর্যন্ত শরীক থাকে তাহলে দুই ওহুদ পাহাড় সমান সব হবে। কিন্তু যদি উদ্দেশ্য থাকে খাওয়া।